بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد إخوان درس البيان باب في بيان ما يستحب أو يباح فعله في الصلاة نمد ماذا خذون خمقران مستحب أرقران جائز عند الله خذون خمر ذكر أن الله منتقر والله ولي حاضر الله تلبيان খনকে মানে যদি তুমি নোয়াজ দিলে তোমার মন তো আড়ি দাঁড়ি এবারে তিয়া করে খেলাম জানেন যে সুন্না কিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদি ইযা কানা আহাদুকুম ইসাল্লি ফালা ইয়াদা ফালা ইয়াদু আহাদান ইয়ামুর বাইনা ইয়াদাই তোমার মন তো খনকে আড়ি তো নিদ্য তোমার মন তো খনকে আড়ি তো নিদ্য সেই ফাইন আবা ফলিয়াকাতিলহু ফাইন নামাহু আল করিন ইবা মুসলিম আল হাদিস যদি খনকে মানুষ তুমি মানা করার খাম হাজ আছে সার দিলে বলা ধরে এবার তিয়া করে গেলো কাল্লা এবার হুমার হতো শেতান আছে এবার হুমারে শেতান আছে এ তল্লা বহুত মানুষ তো মারামারি বলি কাতরে মারামারি হাড়াহাড়ি আমি বুঝে ন এখানা সিদ্ধা করে মানা করো নি বলা ধরে তিয়া করে গেলো নদায় বললা এনলে করে তিয়া করে গেলো এ মানে মারামারি করো কাড়ন এনলে ন যদি এবার ইমামে সুতরা দিয়ে দিলি মন তো সুতরা দিয়ে দিলি এনে মুক্ত কোলা হেন দিলে মাঝে যা ইয়া ইমামর খসরি সেখানে কুলা করি নোয়াজ মানুষকে দাঁড়িয়ে তোমাদের ইশারাই নাই তুমি নোয়াজ সরত দিয়ে মানে যা এ তোমার দাঁড়িয়ে তুমি বারে মানা করো এন্দাজে তোমার বলে মনে আসব না এদের তোমার মন তো সুতরা দিয়ে বলো ইয়ার বাদে দেখা যায় সুতরা সুন্না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতো নিজেও সুতরা দিত সাবাই কেন করলো সুতরা দিয়ে বললাম মন তো কেন হওয়ার কাছে দোয়া করে চেয়া করি এক হাত থেকে কেমন খাইমুক লাড়ি হোক দিবল বলে আর হইতো আর নভারত দিলে যা ফানি দিয়ে আলো নগাইরা এই ফানির করা তারা এনে তো দিয়ে ফেরিব কোনো অসুবিধা নেব ইদা সাল্লাহ হাজুকম ফলে সাল্লিল্লা সুতরা ওলিয়দুন মিনহা তাহলে সুতরার ডাকে হইতে হর আর সুতরা লেতে হর সুতরা লেখা ডাকে হইতে হর মানে দূরে ন হন মানুষের কথু যাইতে একটি আশা ন হন এবার সুতরা বলিও বুঝে হন তো ইমামের সুতরাদের দিলে এইবার মুক্ত দিল্লা বলি সুতরা ইমামের নোয়াজ রোগ মানুষ যদি আসছি ইমামের মন তো জানে ভারিব লেকিন মুক্তদের মাঝে তো দেয়ারে আর কান জায়গা খালি আস দিলে আর মাঝে ভারিব মুক্তদের মন তো যে তারা নোয়াজ ইমামর হয়েছে এ তারা মন তো দর্নার জায়গা আছে ইমামর মন তো সুতরা আছে দুয়া সুতরার মাঝে দর্নার মানা তো এই ইমামত্বদের খেলা নোয়াজ দিবে তো সুতরা লন এখানে যে সুন্না সাহাবেতে আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার বাদে ওয়িন কানা ফি সাহারা সাল্লা ইলা শাইইন শাখিস মিন শাজার আও হাজার আও আসা যদি হনকা ময়দানে মন ওয়াসর দিলে হন গাছের মন্তু কোনো ডেবালের মন্তু ইয়া হন দাসকে লাড়ি দিয়ারে নিলে করি নোয়াসরি বললা খর ইয়ান শরীয়তের কান হুকুম ইয়ান সুন্নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিল্লা ওয়াইদা আলতাবাসা আও আলতাবাসাত আলকিরা আল ইমাম ইমামত যদি খেরাত কি গিয়ে গিয়ে এলতেবাস গিয়ে গিয়ে শখ গিয়ে গিয়ে ইয়া ফরিন হওয়ার মুক্ত দিয়ে ফরিদন ইয়ানের যে মশরু ইয়ানের যে সাবেত সুন্না যদি মুক্ত দিয়ে জানা দিলে শিখাই দিয়ে ফেরিব কোনো অসুবিধা নেব নুমাদ ভাঙি না দেব ইয়ার বাদে ওই বাহুলিল মুসল্লি লুপ্ত সব খড়কুলি গিয়ে গিয়ে খড়ার পিঁধি ফারিব ইয়া হনক কাঁচি দিলে অর্মিকা তোলা ভরার জরুরত হয়ে গিয়ে তুলি ফারিব ইয়া হনুগ্য মতন ফুয়া তুয়া খাঁদের কুলো লোয়া ভরা লে ফারিব কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাবেত আছে হাসান হোসেন রসুল সাল্লাহ হাসান রুকু করে দেড়ে রসুলের গাড়ার উঠতে দিয়ে ইল্লা সাবেত আছে আল্লাহ আলম ইন গরনার নমাজ বাইনা যাইব বই হিল্লা খন মুসল্লি তুন ওইদা আর বালিল মুসল্লি আমর মুসল্লি তো আটকে হনকান হাজে তো ইয়া সাহ ওই ইয়াদা আছে হনক ইনসানে আয়ার দৌড়ারি বেড়াইয়ার নলে খাড়িব নলে খালক করব নলে হাফাইয়ের নলে হুকাইয়ের হনকান আই দিলে জরুরতর বেনা বলে কী করি পারে থম্বি করি পারে থম্বি গরাদা জরুরত বেনা বলে থম্বি গরাদা নলে হনক কেঙ্গুরিয়ারে ডুঙ্গুরি মারিয়ারে আর নেতি করে খন সকলের অত্তমান ইন্দিল্লা কাঁচি জোর দিয়ে ইয়া মতন মন তো খাপ আসছি ইয়া ফুকাইছি ইয়াদ আছে বিশ্ব আসছি এবার খোঁড়িব এবারে কতল করেন না রসুল সাল্লাহ আসলামে যাই দিয়ে আমার আবে কাতালের আসুদেন সে সলাহ এনে আর হাইয়া ওলা আকরব এবার উদা উদ ওগের মাঝে আসে হাদিস আসুদেন হলে হাই আকরব আদে হাফ এনে বিশ্ব আদে হাফ রিয়া ইনরে কী করেন কতল করি করেন এন্দাজ মাঝে মাঝে জায়েজ আছে ইয়ার বাদে হনুকু মাঝে মাজায় সালাম দিয়ে দইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাইয়ে সে মাঝে নোয়াজ দেখালে তো মাঝে জুবানে জবাব দিনে ভারিবে ওয়ালাইকুম আসসালাম হয়নি ভারিবে লেকিন সুন্নত মাজা দিয়ে আতে ইশারা করে জবাব দিয়ে দিলেন করি ইয়ানরে জায়েজ কইয়ে আল্লাহ আলম ইয়ার বাদে মুসল্লিল্লাহ বলি আরে জায়েজ দিকে নোয়াজ শরীফের হালত মাঝে হোগ সুরা ফরন মতন ফরে শুরু মাঝে সুরত গিয়া হজি সুরত দোহা হজি ইয়ার বাদে আর গভরণ ইয়ার বাদে আর গভরণ ইয়া মতন সুরত কুরাইশ হজি ইয়ার বাদে আর গভরণ এল্লা সুরা পরিবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজি দিহেন দিল্লা সাবেত আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হোগ সুরা হজি ফৈলা রেখা তো মতন সুরত বকরা হজি আর মতো সুরত নেশা হজি আর মতো সুরত আলিমান হজি এল্লা sahabat Rasul sallallahu alaihi wasallam gojide hadis amaje muslim wagara amaje sahih hadis ase Allahu alam ziar ba ya khwani wa ahbabi al karam jodi namaz amaje ase karator dere jahannam ar zikre shi het amaje istiaza goron allah e ar jahannam to bazo qawd billahi minan nar honna jais ase hinla jannat ar ase zikre shi doile ar rahmat zikre shi doile allah tumagon allah yar ar ase rahmat dorok in la yar badr rasul sallallahu alaihi wasallam re salaturi allah shi dele yana maji salaturonan jaiz bidere koye allahu aalam in khudu namaz maji afaal goronan jaiz mubah e sabe onrare shidin zikr gillam kitab zikr gillam de kitab ede al mulakhas al fiqhi e kitab tun zikr gillam de go fiqr kitab nor ko allama likre kitab allah tabaaraka wa taala yara de Rasul sallallahu alaihi wasallam dengir nuasutte hoye sallu kama raaitumuni usalli ay dengir nuasuri tuara ngir nuasuri hoye aran lagu nuasuri Allah Allah ye tauhid dok kala aratu bishi boro shi de nuas nuas tanara boro ibadat ar khamase nai he sabe bayan ara be kunai ibadat goriyum sundor gori rasul dengir go jingori haji sama sai sai haji sama din sabe to ye in nuas ma de gori wallahu ila ara kushit goriyum ar de shis manoyi shisina tudur tagi wallahu ila kushit goriyum Allahu alam bisawab wassalamu alaikum warahmatullahi